أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايا ماي بارون دايلو اللار نامي والنازعات غرقا شاپت تحادير جارا نرمام بھابه اتباطن کري والناشطات نشطا ابن جارا مردو بھابه بندن مبتو کريا دائي والسابحات سبحا এবং যাহারা তীব্র গতিতে সন্তরণ করে এবং যাহারা দ্রুত বেগে অগ্রসর হয় অতঃপর যাহারা সফল কর্ম নির্বাহ করে সেদিন প্রথম সিংহাধ্বনি প্রকম্পিত করিবে উহাকে অনুসরণ করিবে পরবর্তী সিংহাধ্বনি কত হৃদয় সেদিন সন্ত্রস্ত হইবে উহাদের দৃষ্টি ভীতি বিহবলতায় নত হইবে তাহারা বলে আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হইবই গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও قالوا تلك اذا كره خاسره তাহারা বলে তাহাই যদি হয় তবে তো ইয়া সর্বনাশ প্রত্যাবর্তন فانما هي زجره واحده ইয়া তো কেবল এক বিকট আওয়াজ فاذا هم بالساهره তখনই ময়দানে উহাদের আবির্ভাব হইবে هل اتاك حديث موسى তোমার নিকট মুসার বৃত্তান্ত পৌঁছে আছে কি إذ ناداه ربه بالواد المقدس طوى যখন তাহার প্রতিপালক পবিত্র উপত্যকা তুয়ায় তাহাকে আহ্বান করিয়া বলিয়াছিলেন اذهب الى فرعون انه طغى ফিরাউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করিয়াছে فقل هل لك الى ان تزكى এবং বলো তোমার কি আগ্রহ আছে যে তুমি পবিত্র হও وأهديك إلى ربك فتخشى আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ প্রদর্শন করি যাহাতে তুমি তাহাকে ভয় করো فأراه الآية الكبرى অতঃপর সে উহাকে মহা নিদর্শন দেখাইল فكذب وعصى কিন্তু সে অস্বীকার করিল এবং অবাধ্য হইল ثم أدبر يسعى অতঃপর সে পশ্চাৎ ফিরিয়া প্রতিবিধানে সচেষ্ট হইল فحشر فنادى সে সকলকে সমবেত করিল এবং উচ্চস্বরে ঘোষণা করিল فقال انا ربكم الاعلى আর বলিল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক فاخذه الله نكال الاخره والاولى অতঃপর আল্লাহ উহাকে আখিরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করিলেন ان في ذلك لعبره لمن يخشى যে ভয় করে তার জন্য অবশ্যই ইহাতে শিক্ষা রইয়াছে তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আকাশ সৃষ্টি তিনি ইহা নির্মাণ করিয়াছেন তিনি ইহার ছাদকে সুউচ্চ করিয়াছেন ও সুবিনস্ত করিয়াছেন আর তিনি ইহার রাত্রিকে করিয়াছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করিয়াছেন ইহার সূর্যালোক এবং পৃথিবীকে ইহার পর বিস্তৃত করিয়াছেন তিনি উহা হইতে বহির্গত করিয়াছেন উহার পানি ও তৃণ এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রথিত করিয়াছেন এই সমস্ত তোমাদের ও তোমাদের আনআমের ভোগের জন্য অতঃপর যখন মহাসংকট উপস্থিত হইবে মানুষ যাহা করিয়াছে তাহা সে সেই দিন স্মরণ করিবে এবং প্রকাশ করা হইবে জাহান্নাম দর্শকদের জন্য অনন্তর সে সীমা লঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় জাহান্নামই হইবে তাহার আবাস وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى পক্ষান্তর যে স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হইতে নিজেকে বিরত রাখে, জান্নাতই হইবে তাহার আবাস। উহারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, উহা কখন ঘটিবে? ইহার আলোচনার সঙ্গে তোমার কি সম্পর্ক? ইহার পরম জ্ঞান আছে তোমার প্রতিপালকেরই নিকট। যে উহার ভয় রাখে তুমি কেবল তাহার সতর্ককারী। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها যেই দিন উহারা ইহা প্রত্যক্ষ করিবে সেই দিন উহাদের মনে হইবে যেন উহারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করিয়াছে।